সাত পাকে পড়বি বাধা, ও হো এক দুই তিন না চার পাঁচ ছয় না সাত পাকে পড়বি বাধা। চার পাঁচ ছয় না সাত পাকে পড়বি বাধা।